بسم الله الرحمن الرحيم دايماي پرم دايلو اللار نامي ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد ألف لام را أي كتاب ইয়া তোমার প্রতি অবতীর্ণ করেছি যাহাতে তুমি মানব জাতিকে তাহাদের প্রতিপালকের নির্দেশ ক্রমে বাহির করিয়া আনিতে পারো অন্ধকার হইতে আলোকে তাহার পথে যিনি পরাক্রমশালী প্রশংসার হোক আল্লাহিল লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ওয়াইলুল লিল কাফিরিন মিন আযাবিন শাদীদ আল্লাহ আকাশমণ্ডলী ও পৃথিবীতে যাহা কিছু আছে তাহা তাহারই কঠিন শাস্তির দুর্ভোগ কাফিরদের জন্য আল্লাযীনা ইস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাতি ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা উলাইকা ফি দালালিন বাঈদ যারা দুনিয়ার জীবনকে আখিরাতের চেয়ে ভালোবাসে মানুষকে নিবৃত্ত করে আল্লাহর পথ হইতে এবং আল্লাহর পথ বক্র করিতে চায় উহারাই তো ঘোর বিভ্রান্তিতে রইয়াছে ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইনা লাহুম ফায়ুযিল্লুল্লাহু মান ইয়াশাউ ওয়া ইয়াহদি মান ইয়াশা আমি প্রত্যেক রাসুলকেই তাহার স্বজাতির ভাষাভাষী করিয়া পাঠাইয়াছি তাহাদের নিকট পরিষ্কারভাবে ব্যাখ্যা করিবার জন্য আল্লাহ যাহাকে ইচ্ছা বিভ্রান্ত করেন এবং যাহাকে ইচ্ছা সৎপথে পরিচালিত করেন এবং তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময় وَلَقَدْ أَرْسَلْنَا مُوسَى بِآيَاتِنَا أَنْ أَخْرِجْ قَوْمَكَ مِنَ الظُّلُمَاتِ إِلَى النُّورِ وَذَكِّرْهُمْ بِأَيَّامِ اللَّهِ إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِكُلِّ صَبَّارٍ شَكُورٍ মুসাকে আমি তো আমার নিদর্শন সহ প্রেরণ করিয়াছিলাম এবং বলিয়াছিলাম তোমার সম্প্রদায়কে অন্ধকার হইতে আলোতে আনয়ন করো এবং উহাদেরকে আল্লাহর দিবসগুলির দ্বারা উপদেশ দাও ইহাতে তো নিদর্শন রয়েছে প্রত্যেক পরম ধৈর্যশীল ও পরম কৃতজ্ঞ ব্যক্তির জন্য وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ أَنْجَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ وَيُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وفي ذلكم بلاء من ربكم عظيم স্মরণ করো মুসা তাহার সম্প্রদায়কে বলিয়াছিল তোমরা আল্লাহর অনুগ্রহ স্মরণ করো যখন তিনি তোমাদেরকে রক্ষা করিয়াছিলেন ফেরাউনি সম্প্রদায়ের কবল হইতে যারা তোমাদেরকে নিকৃষ্ট শাস্তি দিত তোমাদের পুত্রগণকে জবেহ করিত ও তোমাদের নারীগণকে জীবিত রাখিত এবং ইহাতে ছিল তোমাদের প্রতিপালকের পক্ষ হইতে এক মহা পরীক্ষা وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيد স্মরণ করো তোমাদের প্রতিপালক ঘোষণা করেন তোমরা কৃতজ্ঞ হইলে তোমাদেরকে অবশ্যই অধিক দিব আর অকৃতজ্ঞ হইলে অবশ্যই আমার শাস্তি হইবে কঠোর وقال موسى إن تكفروا أنتم ومن في الأرض جميعا فإن الله لغني حميد موسى বলিয়াছিল তোমরা এবং পৃথিবীর সকলেই যদি অকৃতজ্ঞ হও তথাপি আল্লাহ অভাব মুক্ত ও প্রশংসা হোক। أَلَمْ يَأْتِكُمْ نَبَأُ الَّذِينَ مِنْ قَبْلِكُمْ قَوْمِ نُوحٍ وَعَادٍ وَثَمُودَ وَالَّذِينَ مِنْ بَعْدِهِمْ لَا يَعْلَمُهُمْ إِلَّا اللَّهُ جَاءَتْهُمْ رُسُلُهُمْ بِالْبَيِّنَاتِ فَرَدُّوا أَيْدِيَهُمْ فِي أَفْوَاهِهِمْ وَقَالُوا إِنَّا كَفَرْنَا بِمَا أُرْسِلْتُمْ بِهِ وَإِنَّا لَفِي شَكٍّ مِّمَّا تَدْعُونَنَا إِلَيْهِ مُرِيبٌ তোমাদের নিকট কি সংবাদ আসে নাই তোমাদের পূর্ববর্তীদের নূহের সম্প্রদায়ের আদের ও সামুদের এবং তাহাদের পরবর্তীদের উহাদের বিষয়ে আল্লাহ ব্যতীত অন্য কেহ জানে না উহাদের নিকট স্পষ্ট নিদর্শন সহ উহাদের রাসূল আসিয়াছিল উহারা উহাদের হাত উহাদের মুখে স্থাপন করিত এবং বলিত যাহা সহ তোমরা প্রেরিত হইয়াছ তাহা আমরা অবশ্যই অস্বীকার করি এবং আমরা অবশ্যই বিভ্রান্তিকর সন্দেহ রইয়াছি সে বিষয়ে যাহার প্রতি তোমরা আমাদেরকে আহ্বান করিতেছ قالت رسلهم أفي الله شك فاطر السماوات والأرض يدعوكم ليغفر لكم من ذنوبكم ويؤخركم إلى أجل مسمى قالوا إن أنتم إلا بشر مثلنا تريدون أن تصدونا عما كان يعبد آباؤنا فأتونا بسلطان مبين وهذا الرسول قن بوليا چلو الله شمان دیکی کنو شندو آچه যিনি আকাশ মণ্ডলীয় পৃথিবী সৃষ্টিকর্তা তিনি তোমাদেরকে আহ্বান করেন তোমাদের পাপ মার্জনা করিবার জন্য এবং নির্দিষ্ট কাল পর্যন্ত তোমাদেরকে অবকাশ দিবার জন্য উহারা বলিত তোমরা তো আমাদেরই মতো মানুষ আমাদের পিতৃপুরুষগণ যাহাদের ইবাদত করিত তোমরা তাহাদের ইবাদত হইতে আমাদেরকে বিরত রাখিতে চাও অতএব তোমরা আমাদের নিকট কোনো অকাট্য প্রমাণ উপস্থিত করো قالت لهم رسلهم إن نحن إلا بشر مثلكم ولكن الله يمن على من يشاء ولكن الله يمن على من يشاء من عباده وَمَا كَانَ لَنَا أَن نَأْتِيَكُمْ بِسُلْطَانٍ إِلَّا بِإِذْنِ اللَّهِ وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُونَ وَهَدَرْ رَسُولْ غَنْ وَهَدَرْ كَيْ بَلِتُو شُتْتُو بَعْتِي আমরা তোমাদের মতো মানুষই কিন্তু আল্লাহ তাহার বান্দাদের মধ্যে যা কি ইচ্ছা অনুগ্রহ করেন আল্লাহর অনুমতি ব্যতীত তোমাদের নিকট প্রমাণ উপস্থিত করা আমাদের কাজ নয় আল্লাহর উপরেই মুমিনগণের নির্ভর করা উচিত ওয়ামা লানা আল্লা নাতাওয়াক্কাল আলা আল্লাহি ওয়া ক্বাদ হাদানা সুবুলানা ওয়া লানাসবিরান্না আলা মা আযাইতুমুনা وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُتَوَكِّلُونَ আমাদের কি হইয়াছে যে আমরা আল্লাহর উপর নির্ভর করিব না তিনিই তো আমাদেরকে পথ প্রদর্শন করিয়াছেন তোমরা আমাদেরকে যে ক্লেশ দিতেছ আমরা তাহাতে অবশ্যই ধৈর্য ধারণ করিব এবং আল্লাহরই উপর নির্ভরকারীগণ নির্ভর করুক وقال الذين كفروا لرسلهم لنخرجنكم من أرضنا أو لتعودن في ملتنا فأوحى إليهم ربهم لنهلكن الظالمين كافر يا وحد الرسول كن كي بوليا چلو

উহারা ভীষণ চক্রান্ত করিয়াছিল, কিন্তু উহাদের চক্রান্ত আল্লাহ রহিত করিয়াছেন, যদিও উহাদের চক্রান্ত এমন ছিল যাতে পর্বত টলিয়া যাইত। ফালা তাহসাবান্নাল্লাহা মুখলিফা ওয়াদিহি রুসুলান ইন্নাল্লাহা আজিজুন ইন্তিকাম। তুমি কখনো মনে করিও না যে আল্লাহ তাহার রাসূলগণের প্রতি প্রদত্ত প্রতিশ্রুতি ভঙ্গ করেন, নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী দণ্ডবিধায়ক। যেদিন এই পৃথিবী পরিবর্তিত হইয়া অন্য পৃথিবী হইবে এবং আকাশ মণ্ডলীয় এবং মানুষ উপস্থিত হইবে আল্লাহর সম্মুখে যিনি এক পরাক্রমশালী। সেদিন তুমি অপরাধীদেরকে দেখিবে শৃঙ্খলিত অবস্থায়, উহাদের জামা হইবে আলকাতরার এবং অগ্নি আচ্ছন্ন করিবে উহাদের মুখমণ্ডল। লিয়াজজিয়াল্লাহু কুল্লা নাফসিন মা কাসাবাত ইন্নাল্লাহা সারিউল হিসাব। ইহা এই জন্য যে আল্লাহ প্রত্যেকের কৃতকর্মের প্রতিফল দিবেন, নিশ্চয়ই আল্লাহ দ্রুত হিসাব গ্রহণ করেন। হাযা বালাগুল লিন্নাস ওয়ালিয়ুনযারু বিহি ওয়ালিয়ালামু আন্নামা হুয়া ইলাহু ওয়াহিদু ওয়ালিয়াযাক্কার উলুল আলবাব। ইয়া মানুষের জন্য এক বার্তা, যাহাতে ইহা দ্বারা উহারা সতর্ক হয় এবং জানিতে পারে যে তিনি একমাত্র ইলাহ এবং যাহাতে বোধশক্তি সম্পন্নরা উপদেশ গ্রহণ করে।